رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে একটা বিশেষ বিষয়, যে বিষয় বর্তমানে যুবক যুবতীদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, আর সেটা হল ইয়ে করে বিয়ে। বিভিন্ন পত্র পত্রিকায় লক্ষ্য করবেন এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমেই জানতে পারবেন যে প্রত্যহ একটা না একটা ঘটনা ঘটছেই যেখানে এই প্রেম প্রীতি ভালোবাসা নামে অশ্লীলতা, নোংরামি আর সেই সাথে ইয়ে করে বিয়ের প্রভাব বেড়েই চলেছে। ছেলেমেয়েরা মা বাপদের তোয়াক্কা না করে ঘর থেকে বেরিয়ে গিয়ে কোন ফিল্মের অনুকরণ করে কোন জায়গায় গিয়ে লুকিয়ে চুবিয়ে নিজের আত্মীয়র বাড়িতে থেকে অথবা সরাসরি কোন হোটেলে লজে থেকে সরাসরি কোর্টে গিয়ে কোর্ট ম্যানেজ করছে, নকল বাবা বানিয়ে, নকল ভাই বানিয়ে অথবা না বানিয়ে রেজিস্ট্রি করছে অথবা না করছে, কোন জায়গাতে, কোন গোপনে, কোন পাড়াগ্রামে, কোন মোল্লাকে 10-5 টাকা দিয়ে সেখানে বিয়ে পড়িয়ে অথবা না পড়িয়ে একসঙ্গে লিভ টুগেদার করছে। আজকালকার বর্তমান ফ্যাশন, ইউরোপ থেকে আসা হাওয়া আমাদের দেশে লেগেছে, আর সেই হাওয়ায় বহু যুবক যুবতী আসমানে উড়ে গিয়ে আকাশের চাঁদ হাতে পেয়েছে। এটা বিশাল সমস্যা। এই সমস্যার মাঝে কত ঘরে অশান্তি, কত ঘরে অশান্তি। যার ছেলে তার ঘরে অশান্তি, যার মেয়ে তার ঘরে অশান্তি। ছেলের তুলনায় মেয়েদের, যার মেয়ে তাদের সম্মান, বংশ মর্যাদা ইত্যাদি তাদের বেশি আঘাত, তাদের বেশি ক্ষত। এই জন্য যে যুবক যুবতীরা বুঝতে পারে না যে এর কতটা আঘাত হতে পারে সেটা বুঝতে পারে না, ফলে উঠতি বয়সে সামাল দিতে পারে না। দিনী জ্ঞান না থাকার জন্য, মা বাপের সেই জ্ঞান না দেওয়ার জন্য অনেক যুবক যুবতী মনে করে এটাই ভালো। আর ফিলিং তো দেখাই আছে, ফিল্ম দেখছে আর তা অনুকরণ করছে। আজকে এক ঘটনা ঘটেছে, এক পঞ্চম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করেছে, বলছে ফিল্ম দেখে। এর আগেও এক পঞ্চম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে ওই ফিল্ম দেখে। আর আপনারা জানেন যে যখন ওই আমেরিকার এই ফিল্মটা খুব চালু হল, ওই যে স্পাইডারম্যান, তখন এক ছেলে ছাদ থেকে পড়ে খুন হয়েছে। কেন? সে ভেবেছিল যে আমাকেও হয়তো স্পাইডারম্যান এসে বাঁচিয়ে নেবে, কিন্তু বোকা ছেলে বুঝতে পারেনি। অনুকরণ করতে গিয়ে আছেলেরা তো অনুকরণপ্রিয় হয়। এইভাবে কোন কোন ফিল্মের মজার মজার প্রেমের ঘটনা এবং সফল প্রেম দেখে ভাবে যে আমিও এক হিরো অথবা হিরোইন এবং আমাদেরও প্রেম হবে সফল। অথচ এরা ভাবে না যে প্রেম কাহিনী যে উপন্যাসে বা ফিল্মে থাকে তাতে লেখক অথবা ডাইরেক্টর কায়দা করে হিরো আর হিরোইনকে বাঁচায়। দেখবেন সব জায়গায় গুলি লাগছে, হিরোর গায়ে লাগছে না। সবাইকে গুলি লাগছে, হিরোর গায়ে, হিরোইনের গায়ে লাগে না। আপনার কি তাই হবে নাকি? মনে করে আমারও তাই হবে, সবাই মরবে আমি বাঁচব। এইভাবে অমক ফিল্মের হিরোর মতো, অমক ফিল্মের হিরোইনের মতো আমরা বিয়ে করব, কি মজার না বিয়ে। দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, অবশ্য তাদের অজানার কারণে। আর অনেক অভিভাবক এতে সুযোগ দেয়, মেয়েকে সুযোগ দেয় যাতে করে মেয়ে নিজে বর পছন্দ করে নিতে পারে। স্বয়ংবরা সভা ঘরে বসায়। স্বয়ংবরা সভা তো হিন্দুদের হয়, কিন্তু আমাদের মুসলমানদের কিভাবে হয়? যত আত্মীয় স্বজন আসে, যাকে পছন্দ তাকে মেয়ের জন্য বাড়িয়ে দেওয়া হয়, বরং মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়, নির্জনে নাস্তা দিয়ায়, শরবত দিয়ায়, ভাত দিয়ায়, তার সেবা যত্ন কর ইত্যাদি, বা সাথে কোথাও যা, কাজে বাজারে যাও, যাও সঙ্গে বেরিয়ে এসো, এইভাবে পাঠিয়ে দেওয়া হয়। মন কি বলে? ঘটে তো ঘটে যায়, পটে তো পটে যায়, আর বিনা পয়সায় বিয়েটা হয়তো হয়ে যায়, পয়সা তো বাঁচবে। এইভাবে সুযোগ দেওয়া হয়, আর এই সুযোগ নিয়ে তখন ছেলে মেয়েরা আস্তে আস্তে ইয়ে করে, ইয়ে করতে করতে বিয়ে পর্যন্ত পাস করে ফেলে। এখন এখন হল কি, প্রেম এক প্রকার আগুন। আমরা যুবক যুবতীদেরকে সাবধান করতে চাই, যারা উক্তি বয়সের এই টাটকা রক্তের তাজা খুনে তরুণ তরুণী, তাদেরকে সাবধান করে বলতে চাই যে প্রেম হল এক প্রকার এমন আগুন, যাতে একবার পা দিলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় জীবনের মূল্যবান সময়। প্রেম হচ্ছে জ্বালা যন্ত্রণা। হুজুর আপনি কি করে জানলেন? আপনি কি ভুক্তভোগী? ভুক্তভোগী না হলেও অনেক, মানে বিয়ের ব্যাপারটা শুধু বিয়ে করলেই কি জানা যায়, পর্যাত্রীকে জানা যায় না? তো বিয়ে না করলেও পর্যাত্রী তো গেছি, বরযাত্রী হিসাবে যা দেখেছি সেটাই বলছি। প্রেম হচ্ছে জ্বালা যন্ত্রণা। অন্তরের মধ্যে সর্বদা প্রেমিকার কল্পনায় জীবনকে জ্বালিয়ে দেয়, যন্ত্রণা দেয়। তার মধ্যে একটু হাসি আনন্দ থাকলেও দুঃখ যন্ত্রণাটা আনন্দের তুলনায় অনেক বেশি। প্রেম হল জ্বলন্ত ধূপের মতো, ধূপকাঠি যখন জ্বলে তখন বাইরে থেকে অনেকে সুগন্ধ পায়, কিন্তু যে জ্বলে সে জ্বলে, যা শুরু হলো আগুন দিয়ে আর শেষ পরিণতি হয় ছাই দিয়ে। তারই মাঝে সুবাস হল প্রেম জীবনের মাঝে মাঝে কিছু আনন্দ। যতনে যাতনা বাড়ে ভালোবাসায় কেমন, অনিত্য সে অনুরাগ অশান্তির নিকেতন। ভালোবাসা যা দেয় তার চেয়ে কেড়ে নেয় বেশি। প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না। প্রেমের আনন্দ থাকে শুধু স্বল্পক্ষণ, প্রেমের বেদনা থাকে সারাটি জীবন। ভালোবাসার এমনি মজা, যেমন নাকি ঘি, যাবৎ হট তাবৎ গুড, কোল্ড হলেই ছি। অবশ্য আপনি বলবেন, না আমার ভালোবাসা তো যাবৎ, মানে যতদিন আছে ততদিনই হট, কোল্ড কোনোদিন হয়নি। ঠিক আছে, আপনার হয়েছে, কিন্তু সবারই হবে তার কোন জরুরি আছে? ভালোবাসার জিনিসটা এমন যে যতক্ষণ আপনার যৌবন আছে, যতক্ষণ টাকা পয়সা আছে, যতক্ষণ আপনার মানুষ ততক্ষণ ঠিকই আছে, কিন্তু এমন এক সময় আসছে যে সময় আপনার কোল্ড হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবেন ভালো লাগে না। এমনিতেই প্রেম জীবনের শুরুটা খুব ভালো লাগে, শেষটা খারাপ। বিবাহিত জীবনে তাই, বিবাহের জীবনে প্রথমে বিয়ে করলেন সেই মহিলাকে কেমন লাগে, খুব প্রেম ভালোবাসা। আস্তে আস্তে আস্তে এমন সময় হয় যে সংসার চলে হয় ঠেলায় আর না হয় টানে, আর চলতে চায় না। তখন আপনা আপনি গড়িয়ে যাচ্ছিল গাড়ির চাকা, কিন্তু এখন হয় ঠেলে আর না হয় টেনে, বাধ্য হয়ে সংসার করে মানুষ। আর শুরু শুরুতে এমনিতেই চাকা ছোটে। প্রেমিক বন্ধু আমার, জেনে রেখো যে বিশেষ করে ছাত্র জীবনে প্রেম বর্জন করার মাঝে আছে মহা সফলতা। যারা এখনো পর্যন্ত ছাত্র আছো, ছাত্র বা ছাত্রী, যদি প্রেম বর্জন করে পড়াশোনায় নিজেকে ব্যাপৃত রাখতে পারো তাহলে আছে মহা সফলতা। প্রতিভাবানের প্রতিভার প্রতিভাত ঘটে যদি সে প্রেমের ফাঁদকে এড়িয়ে চলতে পারে। প্রেমের ফাঁদ কিন্তু সব জায়গাতেই পাতা আছে। হবেই, তুমি ভালো ছেলে, তোমাকে সবাই ভালোবাসবে, প্রত্যেক মেয়েই তোমাকে ভালোবাসবে, তুমি ভালো ছাত্রী, দেখতে সুন্দরী, তোমাকে সবাই ভালোবাসবে, প্রত্যেক সুন্দরকে মানুষ ভালোবাসে। শুধু যুবক কেন, বুড়ো ভালোবাসবে। কিন্তু সবাই ভালোবাসাতে প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা বলে সে ফাঁদে পা দেবে, এটা বড় ভুল হবে, বিরাট ভুল। আর এই ভুল যারা করে তারা তাদের স্মৃতি শক্তি নষ্ট করে। স্মৃতি মানে স্মৃতি শক্তি নষ্ট করে ভোলাক্কার বানায়, মেধাবীর মেধা নষ্ট করে গাধা বানায়, কে এই প্রেম চিন্তা। এবং বুদ্ধি মানে বুদ্ধি নষ্ট করে নির্বোধ বানায়, এই প্রেম চিন্তা। প্রেম মানে ছাত্র জীবনে অসফলতা, প্রেম বয়ে আনে কর্মজীবনে বেকারত্বের চির অভিশাপ। কারণ সে পড়াশোনায় ভালো হতে পারে না, ভালো ডিগ্রিও করতে পারে না, শেষকালে বেকারতাই তার জীবনে, বেকারত্বই আসে চির অভিশাপ, এবং ইহ পরকালে আনে মহালাঞ্ছনা। ধর্মদিকে বাধি দিলাম, দুনিয়ার দিকটা যদি খেয়াল করা হয় তাহলে দেখা যাবে যে ইহকালেও সে অসফল থেকে যায়। প্রেম করে পরশনে পাইতে চেয়ে যেত না, প্রাণ সম ভাবি পরে পর আপন হল না। অনেক সময় যাদের প্রেম সফল হয় না তাদের কথা, ভালোবাসা করার পরে দেখা গেল তার বিয়ে হয়ে গেল, শেষকালে হলোটা কি, যাতনা ছাড়া কিচ্ছু না। না বুঝে মজিলাম পরে, না ভাবি কি হবে পরে, এখন না জানি পরে কতই হবে লাঞ্ছনা। অবশ্যই হবে, প্রেমের প্রথমটা শুরু হয় ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালো ভাষা দিয়ে। সেই ভালো ভাষা আস্তে আস্তে ভালো বাসা হয়, আর সেই ভালো বাসা আস্তে আস্তে পাগলামি হয়। পাগলামি পাগলামি যখন হয় তখন লাঞ্ছনা ছাড়া কিচ্ছু না। যদি বলো প্রেম করতে হয় না, তাতে এমনি হয়ে যায়। রোজ প্রেম তো করতে হয় না, এমনি হয়ে যায়। তাহলে বলবো যে তাহলেও তাকে হৃদয়ের মাঝে আশ্রয় প্রশ্রয় দিয়ে যত্নের সাথে লালন করা তোমার দায়িত্বে। মানুষ প্রেম এমনি হয়ে যায়। একটা মেয়েকে দেখলেন, সুন্দরী আছে, ভালো আছে, তার গুণ আছে, ঠিক আছে, ভালোবাসলেন, কিন্তু ভালোবাসা এতক্ষণ পবিত্র, কতক্ষণ পবিত্র, যতক্ষণ তার হৃদয়ের মাঝে থাকে, ঠিক আছে, এটাকে আপনি লালন করতে থাকলেন। যদি আপনি তাকে পছন্দ করেন, তাকে বিবাহ করার চেষ্টা করুন, বৈধভাবে তাকে নিয়ে আসার চেষ্টা করুন। যদি দেখেন যে না আনা অসম্ভব, তাহলে খবরদার হিরো মানবার চেষ্টা করবেন না, কারণ হিরো মানবার চেষ্টা করলেই আগুন লাগার সম্ভাবনা আছে। তার কারণ হিরো করতে পারে, হতে গেলে তখন জিরো হয়ে যাবে। সুতরাং যদি আপনি বোঝেন যে সে ভালো, তো তাকে বৈধ উপায়ে পাওয়ার ব্যবস্থা করুন। যদি না ব্যবস্থা থাকে, তাহলে তার নাম ভুলে যান, তার সেই রূপ সৌন্দর্যকে, তার গুণকে খবরদার নিজের মনের ভিতরে লালন করবেন না। আর অতএব সে কাজ বর্জন না করে নিজের উপায়হীনতার কথা উল্লেখ করা উচিত না। তার সমস্ত কথা, তার চিন্তা মন থেকে মুছে ফেলতে হবে। ভালোকে সবাই ভালোবাসে, তুমি ভালো হলে সবাই তোমাকে ভালোবাসবে। তারপরে তার সময় সীমা রক্ষা না করে উচ্ছৃঙ্খল হলে তো বিফলতা তোমার সাথে আলিঙ্গন করবে। তাছাড়া বিবাহ ছাড়া ছেলে মেয়ের প্রেম তো হারাম। এবার ইসলামের কথায় আসি, শরীয়তের কথায় আসি, বিবাহ ছাড়া ছেলে মেয়ের প্রেম অসম্ভব, হারাম। বিবাহ ছাড়া কোন ছেলে কোন মেয়ের সাথে বন্ধুত্ব করতে পারে? ছেলে ছেলের সঙ্গে বন্ধুত্ব করে, মেয়ে মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়, কিন্তু কোন ছেলে মেয়ের সঙ্গে বন্ধু করতে পারে, বন্ধুত্ব করতে পারে? কামনাহীন বন্ধুত্ব কি নারী পুরুষের মাঝে সম্ভব? উদাহরণ আছে কোথাও? হ্যাঁ আছে, কিন্তু অধিকাংশ উদাহরণ, যদি একটা কোথাও উদাহরণ থাকে, তো 99টা উদাহরণ এমন আছে যে দেখা গেছে বন্ধু বন্ধু করতে করতে আসলে বন্ধু নেই, বন্ধু সেই ভালোবাসার সিন্ধুতে ডুব দিয়ে ফেলেছে। আজই দুটো ঘটনা পত্রিকায় নজরে এল যে বন্ধু তার বন্ধুর স্ত্রীকে পাওয়ার জন্য বন্ধুকে খুন করে ফেলেছে, আর এক বন্ধু তার বান্ধবীর কাছে বেড়াতে গিয়ে 31 তলা থেকে লাফ দিয়ে হয় তাকে ফেলে দেওয়া হয়েছে, আর না হয় নিজে আত্মহত্যা করেছে। কারণ কি? কারণ প্রকাশ, বুঝতেই পারছেন। কামনাহীন বন্ধুত্ব নারী পুরুষের মাঝে অসম্ভব, যতই দাবি করুক। এটা আমার বান্ধবী, এটা আমার বন্ধু। আরে এখন তোমাদের বিয়ে নেই, কিচ্ছু নেই, বিয়েটা কি বন্ধুত্ব হয় স্বামী স্ত্রীর মাঝে? এখানে দেখবেন অনেক মহিলা আমাদেরকে সাদিক বলে, অনেক মহিলা সাদিক বলে। তাকে জিজ্ঞেস করেন যে মহিলার সাদিক কি স্বামী ছাড়া আর কেউ? দেখেন সে কি উত্তর দেয়, বন্ধুত্ব করেছি, আর কামনাহীন বন্ধুত্ব অসম্ভব। সুতরাং বন্ধুত্ব করতে করতে এক পর্যায়ে এমন পর্যায়ে যাবে যেখানে কাম আর লালসা, সেই কাম চরিতার্থ করতে গিয়ে সর্বনাশ হয়ে যাবে। আর বিয়ে না হলে যা হবা তাই হবে। যার সাথে প্রেম করলে গুনাহ হয়, যাকে তাকিয়ে দেখলে পাপ হয়, যাকে ইচ্ছা করে তাকিয়ে দেখলে পাপ হয়, যার সাথে প্রেমালাপ করলে অন্যায় হয়, তার জিকির মনে প্রাণে রেখে পবিত্র সুন্দর উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখা কি বৃথা নয়? যদি চান তো বৈধভাবে। বললাম প্রেম ততক্ষণ পবিত্র থাকে যতক্ষণ হৃদয়ে ঢাকনায় ঢাকা থাকে। হৃদয় থাকে যখনই বেরিয়ে মুখে আসে, চোখে আসে, কলমে আসে, এমাসে বলে SMS এ আসে, কিংবা ইন্টারনেটে আসে, ইউটিউবে আসে, কিংবা যে কোনো প্রচার মাধ্যমে প্রকাশ হয়, হাওয়াতে চলে আসে, তখন সেটা অপবিত্র হয়ে যায়। গন্ধ, দুর্গন্ধময় প্রেম, আর সেই প্রেম ইসলামী শরীয়তে বৈধ নয়। হয়তোবা একদিন কবির মতো বলতে বাধ্য হবে, আমি বৃথায় স্বপন করেছি বপন আকাশে, তাই আকাশ কুসুম করেছি চয়ন হতাশে। যেটা অসম্ভব, যেটা তোমার জন্য সম্ভব নয়, সেরকম একটা মেয়েকে তুমি ভালোবেসে ফেললে, তারপর তাকে পাওয়ার জন্য আকাশ কুসুমের মতো, আকাশে চাঁদে হাত দেওয়ার মতো তুমি হাত বাড়ালে বামন হয়ে চাঁদে, হাত বাড়ানোর মতো হবে, পস্তানি ছাড়া কিচ্ছুই হবে না। জেনে রেখো যে এই জীবনে বিশেষ করে স্পর্শকাতর ক্ষেত্রে তাকওয়া, এই সময়ে এই উত্তি বয়সে আল্লাহর ভয় চাই, আল্লাহর ভীরুতা চাই, আল্লাহর তাকওয়া চাই, আল্লাহর ভীতির বড় গুরুত্ব রয়েছে এই সময়ে। যে মনে আল্লাহর ভয় আছে সে মনে অপবিত্র প্রেম বাসা বাঁধতে পারে না। যে ছাত্র পাপমুক্ত তার মন সুস্থ সবল, সে মনের স্মৃতিশক্তি অনেক বেশি, সে মনের স্মৃতিশক্তি অনেক বেশি, তার কারণ তার মনে এলোমেলো কিচ্ছু নেই। আর প্রেম হলেই তখন ওই ব্রেন তখন ওই দিকে ছুটবে আর স্মৃতিশক্তি নষ্ট হবে। অল্প সময় পড়ে রোমান্টিক হবে তার নিশ্চয়তা আছে কি? তুমি তো পুরুষ, পুরুষের মতো মনকে সবল করো এবং নিজেকে হিরো করার চেষ্টা করো না, কারণ হিরোকে ফিল্মের ডাইরেক্টর কায়দা করে প্রত্যেক বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে তাকে প্রেমে জয়যুক্ত করবেই। কিন্তু তোমাকে কে বাঁচাবে? তোমার কোন ডাইরেক্টর আছে? তোমার কোন লেখক আছে যে তোমাকে কায়দা করে বাঁচিয়ে নিয়ে তোমার প্রেমকে সফল করে দেবে? পক্ষান্তরে যদি কোন সুন্দরী তোমাকে অযাচিত ভাবে প্রেম নিবেদন করে, এখন চলে আসুন, আপনি করলেন না কিন্তু আপনি এমন জায়গাতে আছেন যে জায়গাতে আপনাকে একজন ছাড়তেই চায় না, সে গায়ে পড়া হয়ে অযাচিত ভাবে গায়ে পড়া প্রেম সে ভালোবাসে আপনাকে, তখন আপনি কি করবেন? তবু তুমি নিজেকে সৌভাগ্যবান মনে করে এমন ইন্দুর মারা কলে পা দিও না। তুমি নিজেকে ভাববে আমি বড় সৌভাগ্যবান, কারণ মেয়ে আমাকে গায়ে পড়ে প্রেম আমার কাছ থেকে প্রেম ভিক্ষা করছে, মরণকের মেয়ে। তখন আবার কি খবরদার, নিজেকে সৌভাগ্যবান মনে করে এই ইঁদুর মারা করে পা দিলে হবে না। তখন নিজেকে কি করতে হবে জানেন? নচেত প্রেমিক কবি হওয়ার বদলে নিজের প্রতিভাই হারিয়ে বসবে। এই সময় তুমি মুসলিম ছাত্র হও, মুসলিম যুবক হও, তাহলে এক মুসলিম যুবকের মতো নিজেকে করতে হবে। কে? ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের মতো নিজেকে বাঁচিয়ে চলতে হবে, যে জেলেকার প্রেমে নিজেকে ভাসিয়ে দেননি, যিনি জেলেকার প্রেমে নিজেকে ভাসিয়ে দেননি, যদিও ওই যে ওই মায়েস ভান্ডারি জাতীয় প্রেমিকের দলরা বলে প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবি গো, প্রেম করেছে ইউসুফ নবী, কথা বাজে কথা, ইউসুফ নবী কোনোদিন প্রেম করেননি, প্রেম কে করেছিল? জুলেখা। ইউসুফ কে মজবুর বাধ্য করেছিল? ইউসুফ কোন মতেই প্রেম করেননি। তখন ইউসুফের মতো নিজেকে করতে হবে, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ গো ওরা যেদিকে ওই মহিলারা বা ওই মেয়েটা বা ওই মেয়েগুলো যেদিকে আহ্বান করছে যে প্রেমের কথা আমার কাছে উপস্থাপনা করছে আমি অপছন্দ করি, এর থেকে আমার জন্য জেলই পছন্দ, জেলে যাবো সে ভালো, তবুও ওদের ডাকে আমি সাড়া দেবো না, নিজেকে বাঁচিয়ে দিতে হবে ইউসুফের মতো। আর ইয়ে করে বিয়ে অর্থাৎ পরিচয় থেকে প্রণয় এবং প্রণয় থেকে পরিণয় হওয়ার কথা ভাবছ, এমন বিবাহকে পছন্দ করে বিবাহ লোকে বলে, পছন্দ করে বিয়ে করেছে, কেউ বললো না বেরিয়ে গিয়ে বিয়ে করেছে, কি কোর্টে গিয়ে লাভ ম্যারেজ করেছে, কি বললে? পছন্দ করে বিয়ে করেছে, পছন্দ করে বিবাহ নাম দিলেও আসলে তা হল ইউরোপীয় কোর্টশিপ প্রথা, যা ইসলামে বৈধ নয়, মুসলিমের জন্য বৈধ শোভনীয় নয়। সুদের নাম পরিবর্তন করে লভ্যাংশ বললে যেমন সুদ হালাল হয় না, ঠিক তেমনি বিয়ের আগে অবৈধ প্রণয়ে ফেঁসে চোখ হাত জিহ্বা যৌনাঙ্গের ব্যভিচার করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বিয়ে করাকে লাভ ম্যারেজ বা পছন্দ করে বিয়ে নাম দিলে তা হালাল হয়ে যায় না। ইসলাম পছন্দ করে বিয়েকে বিধিবদ্ধ করেছে, ইসলামিক নিষেধ পছন্দ করে বিয়ে না, পছন্দ করে বিয়ে করো, দেখে শুনে করো, তাকে দেখে এসো, সমস্যা নেই। কিন্তু বাকি অগ্রসর হয়ে যেগুলো টেস্ট পরীক্ষা দিয়ে যে বিয়ে পরীক্ষা দিতে হয়, এটাই হচ্ছে ইসলামে হারাম। আমাদের বিয়ে পরীক্ষা দিতে গেলে আগে টেস্ট পরীক্ষা দিতে হয়। এরা মনে করে কি যে আমাদেরও বিয়েতে পরীক্ষা দেওয়ার আগে টেস্ট পরীক্ষা করে নিতে হয়, যেমন ইউরোপে হচ্ছে। এটাই হচ্ছে ইসলামে হারাম। ইসলাম পছন্দ করে বিয়েকে বিধিবদ্ধ করেছে, এবং বিয়ের আগে অনেকে একবার দেখে নিতে, কোনেকে একবার দেখে নিতে অনুমতিও দিয়েছে, কিন্তু বিয়ের আগে হৃদয়ের আদান প্রদানের মাধ্যমে প্রেম সৃষ্টির জন্য বরকনের হাতে ডোর ছেড়ে দেয়নি। যেমন উভয়ের মধ্যে কারো তার বিবাহে অসম্মতি থাকলে জোরপূর্বক বিবাহ বন্ধনে ইসলাম অনুমোদন ও স্বীকৃতি দেয় না। কোন ছেলেকে জোর করে বিয়ে দেওয়া যাবে না। মা বাবের উচিত নয় ছেলে যেখানে বিয়ে করতে চাচ্ছে না সেখানে বিয়ে দেওয়া। মা বাবের উচিত নয় মেয়ে যেখানে বিয়ে করতে চাচ্ছে না সেখানে জোর করে বিয়ে দেওয়া, কারণ জোর করে বিয়ে দিলে পরে বিয়ে হয় না। কুলকুল তান যৌবনের যুবক বন্ধুরা, যদি কাউকে ভালো লেগেই যায় তাহলে হালাল ও বিধেয় উপায় তাকে পাওয়ার চেষ্টা করো, আর ভেবো না যে প্রেম করে বিয়ে বেশি সুখময়, বরং বিয়ে করলেই দায়িত্ববোধের সাথে প্রেমের চেতনা অধিক বাড়ে। এ পবিত্র প্রেমে কোন প্রকার ধোকা থাকে না, থাকে না কোন প্রকার অভিনয় কপটতা, কিন্তু বিয়ের আগে যে প্রেম সেই প্রেমে কপটতা থাকে, ধোকা থাকে। অনেক সময় দূর থেকে সর্ষে বাড়ি ঘন বলে, দূর থেকে সর্ষে বাড়ি ঘন মানে সর্ষে ক্ষেত দেখেছেন, সর্ষে ক্ষেত কাছে দেখবেন গিয়ে ফাঁকা ফাঁকা ফাঁকা, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে গোটা মাঠটা ভর্তি হয়ে আছে ফুলে। বিয়ের আগে এইরকমই, আর বিয়ের পরে যখন মহিলা কাছে আসবে তখন আপনি বলছেন এইরকম ওইরকম, কিন্তু বিয়ের আগে তাকে অনেক ভালো লাগবে। যে নির্মল প্রেমে থাকে দায়িত্বশীলতা কর্তব্য পরায়ণতা, আর বিয়ের আগে দায়িত্বশীলতা থাকে না কর্তব্য পরায়ণতা কিছুই থাকে না। বিয়ের আগে বিয়ের পরে যদি আপনার স্ত্রীর কিছু হয়ে যায় তখন আপনি কি করবেন, তাকে তার পিছনে টাকা পয়সা খরচ থেকে নিয়ে ডাক্তার আনতেন, আর বিয়ের আগে যদি হয় হ্যাঁ তখন সে অন্য বন্ধু গাছ। দায়িত্বশীলতা থাকে না কর্তব্যহীনতা তখন থাকে। আর এই জন্যই সমাজ বিজ্ঞানী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রেমিক প্রেমিকার জন্য বিবাহের মতো অন্য কিছু বিকল্প ব্যবস্থা নেই। যদি কেউ প্রেমে পড়েই গেছে তো তাদের জন্য দরকার বিয়ে করে দেওয়া, বিয়ে করে নেওয়া। এই জন্যই যদি আপনি বোঝেন যে আপনি যাকে ভালোবেসে ফেলেছেন তাকে বিবাহ করা সম্ভব, তাহলে বৈধ উপায়ে বিবাহ করে নেন। খবরদার গুপ্ত উপায়ে প্রেম বাড়িয়ে যাবেন না। মা বাবাকে বলুন সরাসরি, কিংবা মা বাবাকে বলতে না পারলে বন্ধু বান্ধবের মাধ্যমে, আপনার ভাবি বন্ধুদের মাধ্যমে বলুন, বলে তাকে আপনি বিয়ে করুন। মহিলা যদি হয়, যুবতী যদি হয়, সেও তার ভাবিকে বলতে পারে, ভাইকে বলতে পারে, কে তার বন্ধুকে কি বলে, বান্ধবীকে বলতে পারে যে আমি অমুককে পছন্দ করেছি আমাদের জন্য বিয়ে হোক। আর মা বাবারও উচিত যদি দেখে যে হ্যাঁ ঠিক উপযুক্ত পাত্র পেয়েছি কিংবা উপযুক্ত পাত্রী পেয়েছি, তবে না করা, ছেলের মতে মত দিয়ে দাও, মেয়ের মতে মত দিয়ে দাও। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজু, যখন এমন কোন পাত্র অথবা পাত্রী আসবে যার দীন এবং চরিত্র সম্বন্ধে তুমি নিশ্চিন্ত ভালো, তাহলে বিয়ে দিয়ে দাও। যদি এরকম না করো তখন ফিতনাতুন ফিল আরদ ফাসাদুন আরিদ, এরকম না করলে দুনিয়াতে ফিতনা সৃষ্টি হবে আর বিশাল ফাসাদ লেগে যাবে। সুতরাং যখনই দেখবে যে ছেলে ভালো মেয়ে ভালো তখনই সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দাও। ঠিক মতো পণ পাচ্ছি না, যৌতুক পাচ্ছি না বলে বিয়ে দেবে না, কিংবা আমার নিজের ভাইটি আছে, আমার নিজের ভাগ্নি আছে তার সঙ্গে দেবো ওকে দেবো না, কিংবা কোন হিংসা আছে ব্যক্তিগত, কিংবা নিজের কোনো স্বার্থ আছে, হয় বাপের না হয় মায়ের, দিয়ে সেই স্বার্থকে চরিতার্থ করতে চায় নিজের ছেলের মাধ্যমে অথবা মেয়ের মাধ্যমে, এটা হচ্ছে বিরাট ভুল কথা। বিয়ে দিলে ছেলে আলাদা হয়ে যাবে, কিংবা বিয়ে দিলে মেয়ের মেয়ের চাকরির টাকা পাবো না, এই বলে ছেলে মেয়ের বিয়ে দেরি করে দেয়, ফলে ওই পাত্র উপযুক্ত পাত্র যে পাত্রকে মেয়ে পছন্দ করে অথবা যে পাত্রীকে ছেলে পছন্দ করে বিয়েটা দেয় না, মা বাপের দোষ। আর এই মা বাপের দোষের জন্য এরা ঠিক দায়িত্ব স্বীকার করে নিয়ে তারা কেয়ামতের দিনে ধরা খাবে, যেহেতু তারা ঠিক মতো সময়ে ছেলে মেয়ের বিয়ে দেয়নি। গোপন প্রেমিক বন্ধু আমার, ভালোবাসার নামে একজন উদাসীনা তরুণীকে গোপনে তার বিদ্যালয় থেকে বের করে এনে কোর্টে অথবা কোন জায়গায় কোন মুন্সিকে 50-100 টাকা দিয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে পড়িয়ে নিয়ে ঘরের বউ করে তুলে আনলে, সে তোমার জন্য হালাল হবে? হালাল হবে না। তা কি তুমি জানো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, যে মহিলা নিজে নিজে বিবাহ করে, তার মানে নিজের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, তার বিবাহ বাতিল বাতিল বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ হয় না। তার মানে যদি সে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করে নেয়, কোর্টে কিংবা অন্য কোথায় সংসার করে, তো তার ব্যভিচার করা হবে এবং তার সন্তান হবে জারুর সন্তান। ওই বউ নিয়ে সংসার করলে চিরজীবন ব্যভিচার করা হবে, যেমন ব্যভিচার হবে স্ত্রী থাকতে আপন স্বামীর প্রেম ও নিবার ডাকতে গিয়ে তাকেও বউ করে ঘরে আনলে। অনেকে দেখবেন দুটোকেই একসঙ্গে রেখেছে, বউকে ভালোবাসতে বাসতে শালিকেও ভালোবাসে, শালিকেও বাবা ঘরের মাল ঘরেই থাক, যে শালিকে নিয়েও সংসার করছে। হ্যাঁ, ওর জায়গায় বিয়ে কেন করতে হবে? দুই বোনও রাজি, চাকরি পেয়েছে দুই বোনই। হ্যাঁ না, বড় বউ বড় বোন চাকরি পায়নি, ছোট বোন চাকরি পেয়েছে, তাকে অন্য জায়গায় কেন বিয়ে দিই? বড় বোন দেখছে আমাদেরই লাভ, ঘরের লোক ঘরেই থাক, ঠিক আছে, সংসার করছে। তা জানে না অথবা জেনে শুনেও মানে না যে দুই বোনে একসঙ্গে সতীন হওয়া যায় না। যেমন ধরুন স্পর্শ কাতর ঢাক ঢাক গুরগুর পরিস্থিতিতে প্রিয়ার গর্ভে সন্তান ধারণ করা অবস্থায় গোপনে চটপট লজ্জা থাকার জন্য বিয়ে পড়িয়ে ফেলা হলেও তাকে নিয়ে সংসার বৈধ নয়। আমাদের অনেক সময়ে মানুষ ঘর থেকে বেরিয়ে যায় কেন জানেন? প্রেমিক প্রেমিকা ঘর থেকে বেরিয়ে যায় কেন জানেন? যদি বিয়েটা হওয়া সহজ হয় তাহলে ঘর থেকে বেরিয়ে যাবে, ঘর থেকে তখনই বেরিয়ে যায় যখন মা বাবা বলে যে না ওখানে বিয়ে হবে না, আর না হয় তখন বেরিয়ে যায় যখন দেখে যে আর থাকা সম্ভব না, এবার আপনি বাস্ত হয়ে যাবে, তার মানে তার আগেই ব্যবস্থা করে ফেলতে হবে, চলো, যাতে লোকে বলে যে হ্যাঁ এটা বিয়ের পরেই হয়েছে। দুটো কারণে ঘর থেকে ঘর ছেড়ে বেরিয়ে যায়, যে বিয়ে অসম্ভব অতএব চলো, অথবা এখন সব বিয়ের আগেই কাছাড়া হয়ে গেছে, এখন বাস ছড়িয়ে যাবে, এখন লজ্জা ঢাকার জন্য চলো আগে আগে সেরে যায়, যাতে করে লোকে ভাবে যে হ্যাঁ আমাদের বিয়ের পরেই হয়েছে। এইভাবে যে সংসার করে এ অবৈধ সংসার। আর পেটে বাচ্চা রাখা অবস্থায় বিয়ে হবে? কোন মহিলার পেটে বাচ্চা তার বিয়ে পড়লে বিয়ে হবে? আরে সেই বাচ্চার গাটা ঠিক নেই তোমার বটে কিনা সন্দেহ, তুমি বলবি না আমারই, তুই গ্যারান্টি কি আছে তোমার কাছে যে গোপনে আসতে পারে সে আরেকজনের কাছে যেতে পারে না, কি গ্যারান্টি আছে? বলে না সে আমার লাইনি, আমি তাকে ভালো করে চিনি, সে আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না, তার কি গ্যারান্টি আছে? লাইনি তো বহু দুনিয়াতে দেখেছি, এমন লাইনি নেই যে দুটো মজুরকে একসঙ্গে ফিট করে রাখে, দুটো মজুরকে একসঙ্গে সন্তুষ্ট করে রাখে, নেই এরকম লাইলির উদাহরণ। তোমার লাইলি যদি এরকম হয় তার কোনো গ্যারান্টি আছে? সুতরাং ওই পেটের বাচ্চা জন্ম হবে, তারপরে তোমার সঙ্গে বিয়ে হবে, বাচ্চা যা তার যায় দেখে দেখে দেখে সে বাচ্চা অবৈধ। কিন্তু না, ওই ঠাক ঠাক গুরু গুরু পরিস্থিতিতে বাচ্চা পেটে থাকা অবস্থাতেই কি করা হয়? বিয়ে পড়িয়ে দেওয়া হয়, আর তারপরে তার সঙ্গে সংসার চলে, অথচ সে জানে না যে বাচ্চা কার। ফলে ওই যে বংশের সংমিশ্রণ ঘটে, একটা অবৈধ সন্তানকে নিজের সন্তান বলে মেনে নেয়, অবৈধ সন্তানকে নিজের সন্তান বলে মেনে নেয়, নিজের ওয়ারিস করে, তাকে জমি সম্পত্তির ভাগ দেয়, অথচ সে জমি সম্পত্তির মালিক ভাগ হতে ওয়ারিস হতে পারে না। বিবাহের পূর্বে বরকনেকে কোর্টশিপ বা হৃদয় আদান প্রদানের কোন সুযোগ ইসলাম দেয়নি, অবশ্য দেখে নেওয়ার সুযোগ দিয়েছে, এক ঝলক দেখে না, মেয়ে তোমাকে দেখতে যদিও তার অজান্তেও হয় তাও সমস্যা নেই, স্কুল যাচ্ছে আপনি লুকিয়ে দেখে ফেললেন সমস্যা নেই, এমনিতে তো সাজিয়ে গুজিয়ে দেখানো হয়। আপনি বললেন হুজুর সাজিয়ে গুজিয়ে সব মেয়েকে সুন্দরী লাগে, আমি এবার না সাজিয়ে অবস্থায় দেখবো, ঠিক আছে, সে মেয়ে যখন কাজে থাকে, সে যদি পর্দা মেয়ে হয় তো ব্যাপারই নেই, আর পর্দা মেয়ে হলে তাকে দেখা একটা মুশকিল, তখন তার জন্য লুকিয়ে কত রকম ঝামেলা করতে হয়। আর আমাদের দেশে তো কলেজের ছাত্রীরা স্কুলের ছাত্রীরা তো রাস্তা দাঁড়িয়েই হয়। হ্যাঁ, তো যে কোনো ভাবে লুকিয়ে হোক কিংবা পরিকল্পিত ভাবে হোক দেখার বৈধতা ইসলামে আছে, আর সেক্সি কোন টেস্ট পরীক্ষা তো নয়ই, অবশ্য উভয়ের জন্য একে অপরকে কেবল দেখে নেওয়ার অনুমতি আছে, আর দেখে নেওয়ার পর যে বিয়ে হয়ে গেল কথা দিয়ে দিলাম তার সঙ্গে টেলিফোন চলতে লাগলো চলবে, হ্যাঁ ভিডিও কল ভয়েস কল চলবে, লেখালেখি চিঠিপত্র আদান প্রদান কথাবার্তা ফোনে কিচ্ছু চলবে না, হারাম, যতক্ষণ না বিয়ের আক্ত হয়েছে, আক্ত মানে বিয়ে পড়ানো হয়েছে, বিয়ে পড়ানোর পর বিয়ে সারার আগে পর্যন্ত আপনি যা মন তাই করবেন, বিয়ে পড়ানো হয়ে গেছে, যেমন এখন টেলিফোনে বিয়ে হচ্ছে অনেকে, বিয়ে টেলিফোনে পড়ানো হয় তারপর আপনি টেলিফোনে কথা বলবেন সমস্যা নেই, কিন্তু বিয়ের আক্ত হওয়ার আগে আপনি তার সঙ্গে কথা বলবেন এটাও আপনার জন্য জায়েজ নয়। সুতরাং উভয়ের জন্য একে অপরকে কেবল দেখে নেওয়ার অনুমতি আছে খালি, আর অন্য কিছু না। তাছাড়া মহিলার গর্ভাবস্থায় বিবাহ বন্ধন শুদ্ধ হয় না, একথা আগেই বললাম। সন্তান প্রসবের পরই বিবাহ সম্ভব, যদিও সন্তান ওই প্রেমিকেরই, আর যার সহিত সে প্রেমিক যার সহিত প্রেমিকার বিবাহ হচ্ছে, যদিও তার নিজেরই হয় তবুও বিয়ে ঠিক না। বর্তমান পরিবেশে বিবাহ ও তালাককে এক প্রকার খেলা মনে করা হলেও আসলে কিন্তু তা কোনো খেলা নয়। সুতরাং নিজের খেয়াল খুশি অনুযায়ী প্রয়োগ করতে চাইলে আল্লাহর বিধানে তা বাতিল গণ্য হবে। জেনে রাখা ভালো যে জোরপূর্বক কোন তরুণীকে বিবাহ করলে বিবাহ শুদ্ধ হয় না। অনেকে মেয়ে রাজি না, ছেলে জোর করে তুলে নিয়ে এলো মস্তান দিয়ে নিয়ে এক জায়গায় জোর করে মোল্লা ডেকে নিয়ে এসে বিয়ে পড়িয়ে দিল, বিয়ে হবে না, তার সঙ্গে সেই মেয়েকে নিয়ে ব্যবচার করা হবে। আরে তার সঙ্গে যদি করতেই চাও তো বিয়ে পড়ানোর কি দরকার আছে, ওইভাবে জোর করে বিয়েই হয় না। চুপ করতে চাও তুমি নিয়ে যাও, তোমার নিজের বাড়িতে নিয়ে যাও, জোর করে তারপরে হোটেলে নিয়ে যাও, লজে নিয়ে যাও, থাকো বাস করো না। একটা সার্টিফিকেট তৈরি করে নেবে সমাজকে দেখাবার জন্য, সরকারকে দেখাবার জন্য যে আমাদের বিয়ে হয়েছে, অথচ মেয়ে রাজি না। তো যে বিয়েতে মেয়ে রাজি নয় সেই সার্টিফিকেটে কি কাজে দেবে? মেয়ে গিয়ে যদি বলে যে আমাকে জোর করে বিয়ে করে কোনো কাজে দেবে? তাহলে কেন ফর্শো এইভাবে জোরপূর্বক কোন তরুণীকে বিয়ে করলে বিয়ে হয়? যেমন কারো বিবাহিতা স্ত্রীকে ভালোবেসে তুলে এনে তার সম্মতিক্রমে হলেও পূর্ব স্বামী তালাক না দেওয়া পর্যন্ত এবং তার অভিভাবক সম্মতি না দেওয়া পর্যন্ত বিবাহ শুদ্ধ নয়। এটা আরো বড় কঠিন, বিয়ে হওয়া মেয়ে সেই মেয়ে ভালোবাসা করে ছেলে জলে ডুবিয়ে যৌবন সাজাব। হ্যাঁ, বিয়ে নিজের করে ছেলে হয়েছে সে আবার সরু করে স্মৃতি ফাটিয়ে চ্যাংরা মাতাবো, আজিব কথা। ছেলে রেখে সে আমার প্রেম করছে, স্বামীর বিছানায় শুয়ে আবার উপস্বামীর, পতির বিছানায় থেকে উপপতির গুণ গাইছে, এমন মেয়ে ডবল শাস্তি। এই জন্যেই ব্যভিচারের শাস্তি ইসলামে আছে, কি যদি কেউ অবিবাহিত ব্যভিচার করে তার শাস্তি কি? 100 চাবুক মারা হবে, জেল দেওয়া হবে। তার যদি কেউ বিবাহিত করে তাহলে যে বিবাহিত করবে তার বাঁচার অধিকার নেই, ইসলামের শরীয়তে তার বাঁচার অধিকার নেই। অধিকার মানব জানবে যে সৃষ্টি সে জানবে না সৃষ্টিকর্তা বেশি জানবে? আজও এদিকে হইচই, কিন্তু না, এত বড় অপরাধী যে নিজের স্বামীর সংসারে থেকে সে অপরজনের সাথে বেরিয়ে যাচ্ছে, বিবাহ করছে, ব্যবচার করছে। আর এই পুরুষ যার স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও অপর মহিলাকে, যদিও ইসলামে অন্য স্ত্রী গ্রহণ করার উপায় আছে তা সত্ত্বেও, অন্য মহিলাকে বিবাহ করার অনুমতি আছে তা সত্ত্বেও ব্যবচার করছে, এর শাস্তি হলে শেষ করে দাও, এর বাধা অধিকার নেই। তার কারণ এ অন্যায়ভাবে তার নিজের যৌন ক্ষোধাকে নিবারণ করার জন্য বৈধ ব্যবস্থা থাকা সত্ত্বেও সে এক অবৈধ ব্যবস্থা পথ অবলম্বন করেছে। এর দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই, কারণ এই দুনিয়াকে নোংরা করে ছাড়বে। এই নোংরাদেরকে দুনিয়া থেকে দূর করে দাও। সুতরাং কোন বিবাহিত মহিলাকে বিবাহ করলে বিবাহ হয় না, যতক্ষণ না আগের স্বামী তালাক দিয়েছে। আগের স্বামী তালাক দিয়ে আর ও গিয়ে কোর্টে তালাকনামা লিখে নিল, বলছে আমি স্বামী বা মহিলা বা তালাক দেয় বলছে। মহিলাকে তালাক দিতে পারে? মহিলা তালাক নিতে পারে, মহিলার হাতে তালাক নেই। কেন? নিজেরা আইন বানিয়ে রেখেছেন মহিলার হাতে তালাক নেই কেন? আরে তোমাদের হাতে তালাক দিলে ডেলি তালাক হবে। যদি মহিলার হাতে তালাক থাকত, কিছু হলে আমাকে তালাক দাও, আমি তোমার ভাত খাবো না, কারণ তোমাদের ধৈর্য শক্তি কম। এই যদি পুরুষের হাতে তালাকটা দেওয়া হয়েছে তবে তোমার তালাক নিতে পারবে, স্বামী না দিলেও নিতে পারবে। কিভাবে? কোর্টে যাও, শেষ করো, তালাক দিতে পারবে, কিন্তু তুমি তালাক দিয়ে একজনকে ইচ্ছা মতো একসাথে এক জায়গায় সাইন করছে আমি তালাক দিলাম, আর এক জায়গায় সাইন করছে আমি বিয়ে করলাম একই জায়গাতে বসে, আরে ছেলে ঘরে নাকি? এ ছেলেরা যেমন ঘর বলে দেখেছে পাড়াগ্রামের ছেলে মেয়েরা, কেউ বউ সাজে, কেউ জামাই সাজে, তারপরে বালি দিয়ে বালির বান দিয়ে ঘর বানায়, কেউ ওই যে ফুল ঘাসের ফুল তুলে নিয়ে আসে, ঘাস সবজি রান্নার ঘরে দেখেছেন, এরা মনে করছে এইরকমই সাজানো পুতুল খেলা, ছেলে মেয়েদের পুতুল খেলার মতো বিয়ে না, এরকম হতে পারে না, কোন বিবাহিত মহিলার বিবাহ হতেই পারে না যতক্ষণ না আগের স্বামী তালাক দিয়েছে। তা সত্ত্বেও যদি কেউ সংসার করে তাহলে সে সংসার ব্যবচার হয়। এছাড়া আরো দুঃখের কথা শুনে অবাক যাবেন, অবাক হওয়ার কিছু কথা নেই, কারণ সবাই জানেন যে কোন কোন পুরুষ তার ভাইজিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোন কোন পুরুষ তার বোনজিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোন কোন পুরুষ তার সৎ মাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোন কোন পুরুষ তার শাশুড়িকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোন কোন পুরুষ তার বিয়ানকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোন কোন পুরুষ তার চাচিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, মামিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? কত রকম প্রেম, বরং কোন কোন পুরুষ জানোয়ার নিজের বোনকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, জানোয়ারেরা। এই জানোয়ারদের সাথে আর কি ব্যবহার করা যায়, ইসলামী আচরণ আছে সেটা বুঝতেই পারছেন। আর এর যে ব্যভিচারের সবচেয়ে বড় নোংরা, সবচেয়ে বড় পশু, তা বলাই বাহুল্য। প্রকাশ থাকে যে যদি কোন প্রেমিক তার প্রেমিকাকে তার আসল অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, তাহলে এখন কি করার উপায় আছে হুজুর? যদি আপনি বলেন হুজুর আমি করে ফেলেছি, আমি এখন ঘর থেকে বার করে নিয়ে গিয়ে কোর্টে কোর্ট ম্যারেজ করেই ফেলেছি, এখন তার সঙ্গে সংসার করছি, এখন কি করা যায়, কোন উপায় আছে ওদের বলে দেন? উপায় আছে কিন্তু কঠিন, উপায়টা বড় কঠিন। যদি চান যে সেই মহিলাকে নিয়ে আপনি সংসার করতে চান, করবেন, করছেন, এখন ব্যবচার হচ্ছে, কারণ বিবাহ ঠিক মতো হয়নি। এখন যদি বিবাহ ঠিক মতো করতে চান তাহলে কি করতে হবে? বাপ মায়ের অনুমতি। হ্যাঁ হ্যাঁ, এখন তো রাজি হয়ে গেছে, মানে প্রথম প্রথম রাজি থাকে না, তারপর সব পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে, মা মেয়েকে ঘর ঢুকিয়ে নিয়েছে, খাস জামাইও রাজি হয়ে গেছে, জামাই তখন না না না ও মদ খায়, ও বিদেশি রেপ খায়, ওকে চাই না, যখন দেখলো মেয়েকে নিয়ে দুটো তিনটে ছেলে হয়ে গেল, তখন আর কি করবে? আসো বাবা, কি করা যায়, এসো এসো ঘর ঢঙ্গ বাবা। এখন ওই জামাই শেষ করে দেখবেন, হ্যাঁ খুব ভালো জামাই, আর তখন পছন্দ ছিল না, এখন পছন্দ হয়েছে, বুঝলো? ঠিক আছে, এখন এখন রাজি হওয়ার পর কি করা যায়, এখন নতুন করে তাহলে কি করতে হবে, বিয়ে করতে হবে। আর তার আগে যেগুলো হয়েছে, হ্যাঁ তার সামাল দিও, তুমি পরিস্থিতি সামাল দিও। আর মা বাপ তো যে কারণে যে পরিস্থিতি বলছি, সাধারণত মেয়েরা চরিত্রহীনা হওয়ার কারণ পেছনে মায়েদের অনেক হাত থাকে, কারণ মায়ের মন হচ্ছে অন্তর্যামী, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে। প্রত্যেক মেয়ে খারাপ হচ্ছে কিনা তার মায়ের, যদি মা চালাক হয় অবশ্য খেপি টেপি হলে আলাদা কথা, অনেক মা আছে দুনিয়া বোঝে না দিন বোঝে না, সে আলাদা কথা, কিন্তু মা যদি সে জ্ঞানী মেয়া হয় আর মেয়ের যে হাব ভাব লক্ষ্য করবে ঘরের ভিতরে, বিশেষ করে মাকে লোকায় না মেয়েরা, বাপকে ভয় করবে, মায়ের কাছে অনেক সময় বলেও ফেলে, কিন্তু মা চালাকি করে বলতে পারে না, দিয়ে গোপনে গোপনে ঢাক ঢাক গুড় গুড় করতে করতে শেষকালে যখন বাস্ত হয়ে যায় তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাধু সাজে, বাপের কাছে সমাজের কাছে সাধু সাজে, যে আমি আমার কোন দোষ নেই, অথচ সব পোশাকে সব জানা আছে, এই জানা সত্ত্বে সে মেয়েকে নষ্ট করেছে, মেয়েকে বের করে পর্যন্ত দিয়েছে, আর সমাজকে বলছে না আমার কোন দোষ নেই, আমি খুব ভালো, আমি পরহেজগার, আমি পর্দানসীন, আমি তাহাজ্জুদ গুজার, আমার দ্বারা কি এসব হয়, অথচ সব কিছু হয়ে গেল, দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে এখন পর্দা ভরে খুব ভালো মেয়ে হয়ে গেল তুমি। একদিন সময় আসছে যেদিন হিসাব দিতে হবে, তোমাকে ছাড়া হবে না, যার যে দোষ আছে সেই দোষের কারণে কেয়ামতের দিনে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। সমাজকে ফাঁকি দিতে পারো, পাঁচটা লোককে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহ চোখকে আল্লাহর কাছে তো ফাঁকি দেওয়া যায় না, আল্লাহ ঠিক জানছেন, আল্লাহ অন্তর্যামী। অতএব যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে বললাম তোবার পরে তোবা তো করতেই হবে, কারণ এত বড় বড় কাবিরা গুনাহ করা হয়েছে, তোবা তো করতেই হবে। তোবার পরে ওই অভিভাবক সম্মত হলে পুরোনায় নতুন মোহরনা দিয়ে বিবাহ বন্ধন কায়েম করতে হবে এবং বিয়ে পড়াতে হবে। পক্ষান্তরে প্রেমিকা যদি তার পক্ষে অগম্য হয় তাহলে কি হবে হুজুর? অগম্য বুঝতে পারছেন, মহারণ হয়, যার সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছে তার সঙ্গেই আসলে বিয়ে জায়েজ নয়, যেমন শাদি, তাহলে কি হবে? যেমন ভাইজি, যেমন বোনজি, তাহলে কি হবে? তাহলে যখনই আপনি তওবা করতে চাইবেন, এই পাপ থেকে নিষ্কৃতি পেতে চাইবেন, সেই দিন থেকে ওই মহিলাকে দেখা পর্যন্ত আপনার জন্য হারাম, কারণ তার সঙ্গে বিয়ে যায় না। অবশ্য শাড়ি হলে দুদিনের মধ্যে একদিন কথা রাখবেন, তাহলে বড় টাকা কথা রাখবেন, তাহলে ওকে নিয়ে সংসার করে, কিংবা যদি বড় মারা গিয়ে থাকে তাকে নিয়ে চলবে। কিন্তু যদি অন্য কেউ মাহারাম যাকে বলে, শাড়ি তো মাহারাম না, মাহারাম কাকে বলে, যার সঙ্গে চিরদিন কার জন্য বিয়ে হারাম তাকে নিয়ে আপনি সংসার করেন, তাহলে তার সঙ্গে কোন প্রকারেই বিবাহ জায়েজ নয়। সঙ্গে সঙ্গে আপনি তার সঙ্গ ত্যাগ করবেন, আর ছেলে মেয়ে হলেও সব ওই ব্যবচারের পর্যায়ে যাবে, আপনার সঙ্গে তার সম্পর্ক থাকবে না, তাকে আপনি দেখাও দিতে পারবেন না, তাকে বর্জন করে অন্য স্ত্রী গ্রহণ করুন, তাছাড়া আপনার কোন উপায় নেই। আল্লাহ যুব সমাজকে হেদায়েত ও সুমতি দেন, মুসলিম সমাজকে যাবতীয় অশ্লীলতা ও নোংরামি থেকে দূরে রাখুন, বিশেষ করে ছাত্র ছাত্রী সমাজকে আমাদের পবিত্র করুন। কলেজ স্কুল কলেজে যা অবস্থা, এমনকি মাদ্রাসারও পরিস্থিতি, যেখানে যেখানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এবং হাটে বাজারে বিশেষ করে ফিল্ম হওয়ার জন্য, আর ফিল্ম তো সিনেমা হলে যেতে হয় না, ঘরে ঘরে ফিল্ম, এখন নেটের যা অবস্থা, এখন এসে এসে পা, মোবাইলের যা অবস্থা, এই অবস্থায় সব কিছু দুর্বস্থ।